বা ভেড়া করেছেন। আমরা যখন কোরবানি দিতে যাই তখন ভেড়া খুঁজি না দুম্বা খুঁজি, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের দেশে ছাগল নেই, তাই আমরা ছাগল দিই না, আমরা কি দিই, গরু দিই, আমাদের দেশে গরু থাকে, এই কথা ঠিক। আল্লাহ রসুলের যুগে গরু ছিল না, আল্লাহ আরবে গরু হয় না, সৌদি আরবে সে যুগে ছাগল ছিল, ছাগল দিয়েছেন তাই না। আর আমাদের দেশে বাংলাদেশে ছাগল পাওয়া যায় না, গরু পাওয়া যায়, তাই আমরা গরু দিই, এটা কি ঠিক না? ছাগল পাওয়া যায় তা সত্ত্বেও আমরা গরু দিই, গরুটা দিই কেন, হয়তো অনেকের উদ্দেশ্য এরকম হবে যে গরুর লেজ ধরে পুরুষেরা পার হয়ে যাব, কথা ঠিক না, একই নদী পার হওয়া, গরুর লেজ ধরে পার হওয়া, একই নদী পার হওয়া, পুরুষেরা কি নদী, কেমতে গরু লেজ ধরে পার হয়ে যাবো, হ্যাঁ পীর সাহেবের পাগড়ি ধরে পার হওয়া যাবে, পীর সাহেবের পাগড়ি ধরে পার হতে পারবে না, আপনাকে উড়িয়ে নিয়ে যাবে সিরাতে, পা রাখতেই দেবে না, পাগড়ি ধরে থাকবে, উড়িয়ে নিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে, তাই না। গরু, গরু আপনাকে লেজে ধরে নিয়ে যাবে কেন, কি করে নিয়ে যাবে, যদি এরকমই উদ্দেশ্য হয় তাহলেও তো পথে আছে। কিন্তু যদি বলেন যে না হুজুর একটা ছাগল দিলে গোশত আর কদিন হবে, একদিনই শেষ হয়ে গেল, কিংবা এক ভাগ গরু যদি দিই তো অন্তপক্ষে এক সপ্তাহ দু সপ্তাহ খাওয়া যাবে, ত্যাগের থেকে ভোগ না ভোগের থেকে ত্যাগ বেশি, সেটা আলাদা কথা। যদি কেউ ছাগল খেতে না পারে, ছাগলের গোশত গন্ধ লাগে, ভেড়ালো গোশত গন্ধ লাগে, হুজুর আমি পছন্দ করি না, সত্যি সে খায় না, বছরে সারা সমস্ত দিনই খায় না, সে গরু দিল, আলাদা কথা। এখানে কিন্তু ত্যাগের জিনিস আছে, ভোগ ভোগের মানে বাধিক্য নেই, কিন্তু ভোগের আধিক্য কাদের জন্য বলছি, যাদের কোনো সমস্যা নেই, ছাগল দিলে দিতে পারে একটা পরিমাণ তরফ থেকে যথেষ্ট, তবুও তারা গরু দেয়, কি জন্য গরু দেয়, কি জন্য গরু দেয়, মোটা তাজা গরু কেন খোঁজে। যখন আমি তাকে জিজ্ঞেস করেন যে এটা নিচ্ছিল না ভাই, এটা তো হবে না, ছোট তো বুঝতেই পারছো, বিয়ে বাড়ি আছে, জামাই বাড়ি আছে, হ্যাঁ শ্বশুর বাড়ি আছে, এখানে সেখানে পাঠাতে হবে, ত্যাগের থেকে ভোগের দিকটা বেশি, কিন্তু আমাদের দিনে না, আমাদের ইসলামে না, এটা পরিবেশে, পরিবেশে মানুষকে দেখলে দেখবেন যারা কোরবানি করছে তাদের অধিকাংশ মানুষ কি করছে, ভোগের দিকটা দেখছে, তাছাড়া ফলাও করে টিভিতে পত্র পত্রিকায় নাম নেওয়ার জন্য কোরবানি কিনে লক্ষ লক্ষ টাকা কোরবানি, হ্যাঁ তারা ব্যয় করে, অবশ্যই বানাবে, এটা সুযোগ, সব জায়গাতেই সুযোগ সুযোগ ব্যবহার সুবিধা হচ্ছে। মক্কায় আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যান দু রিয়াল ভাড়া, তাই না, আর যদি হজের সময় যান তাহলে কত রিয়াল ভাড়া, বিশ রিয়াল, পঞ্চাশ, চাল, চল্লিশ রিয়াল, যা যেমন পারে, দু রিয়ালে কোনো কারবারই নেই, কারণ এটা হচ্ছে মৌসুম, এই সময় তো মৌসুম, কেন এই সময় ভাড়া বাড়িয়ে দেয়, যখনই দেখবে সুযোগ কামাবার সুযোগ তারা গ্রহণ করে, এই হচ্ছে মুশকিল। যাই হোক, আমরা রোজা রাখি, রোজাতে কি আছে, ত্যাগের শিক্ষা আছে, রোজাতে ত্যাগের শিক্ষা আছে, আর ভোগ তো নেই, তবুও আমাদের অনেকে আছে যারা রোজার দিনে না খেয়ে রাতে ভোগ আর ভোগবাদিতা খুব করে নেয়, রাতে খুব করে খায়, দিনের খাবারটা রাতে, দিনটাকে রাত করে দেয়, এই জন্য সারা রাত সমস্ত দোকানপাট খোলা থাকে, হোটেল খোলা থাকে, সমস্ত কিছু বিলাসের সবকিছু খোলা থাকে, যেহেতু দিনে বেলা বন্ধ থাকে, দিনকে রাত বাড়িয়ে দিই খালাস, আর দিনে ঘুমাই, রাতে জেগে থাকি, এটাও কিন্তু দেখা যাচ্ছে যে ত্যাগের থেকে ভোগের আধিক্য বেশি, তাতে কিন্তু কোনো লাভ নেই। ওদের দেখছিলাম যে রোজা তাকোয়া সৃষ্টি করে, যে তাকোয়া সৃষ্টি করে ধরুন রোজার আগমন। নম্বর সাত, রোজা শয়তানের পথসমূহকে সংকীর্ণ করে, রোজা শয়তানের পথসমূহকে সংকীর্ণ করে, কারণ রোজার দিনে শয়তান বেশি আপনাকে ভ্রষ্ট করতে পারে না, কেন বলতো, যেহেতু শয়তানকে বন্দী রাখা হয়, ওয়াসুফিদাতিস শায়াতিন, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, তাই না। জান্নাতে কটা দরজা বাবুল ভাই, জান্নাতে দরজা কটা, আটটা, শাহ আলম জাহান্নামের দরজা কটা, সাতটা, সাতটা, একটা কম। জান্নাতে যাবে কতগুলো লোক পার্সেন্টেজ কত জানেন? জান্নাতে মানুষ যাবে কতজন পার্সেন্টেজ, মানে শতকরা কতজন জান্নাতে যাবে? ব্যাপারই নেই, শয়ের ব্যাপার না, হাজারের ব্যাপার, হাজারে একটা জান্নাতে যাবে হুজুর, আর 999টা যাবে জাহান্নামে। বুঝতে পারলেন? এই একটার জন্য আটটা বেহেস্ত আর 999 জন্য সাতটা জাহান্নাম। বুঝতে পারলেন? মহান আল্লাহ আমাদেরকে বেহেস্তে অনেক জায়গা দেবেন। আপনারা তো শুনেছেন যে একজন বেহেস্তিকে বেহেস্তে সব থেকে নিম্ন মানের যে বেহেস্তি তাকে কত জানবে, কত জায়গা দেওয়া হবে? দুনিয়ার 10 গুণ জায়গা। বুঝলি? এত জায়গা কি করব? ঠিক আছে, কিছু করার দরকার নেই, আপনি পাবেন সেই জায়গার ভিতরে, আপনি ইচ্ছা মতো রাজত্ব করবেন, যেহেতু সেটা হচ্ছে ইচ্ছা সুখের রাজ্য, ইচ্ছা সুখের রাজ্য। পরশুদিন প্রোগ্রাম করতে গেছিলাম এক জায়গাতে, প্রশ্ন করেছিলাম যে জান্নাতে বাথরুম হবে আর সেই বাথরুমের পেনটা সোনার হবে না রূপোর? হাসছেন যে এত বড় বড় বালাখানা আর একটা চাঁদ, একবার বলা হয়েছে জান্নাতের বাড়ির বা বাসার একটা ইট সোনার আর পাশের একটা ইট রূপার বা চাঁদি, ঠিক আছে, সব সোনা চাঁদির ব্যাপার, এমনকি গাছ গাছপালাও সোনা চাঁদি, এমনকি আপনার চিরুনিটাও সোনার, চিরুনিটাও সোনার, পাত্রও সোনার। এখন সমস্যা হলো যে, প্রশ্ন হলো যে বাথরুমে যে পেনটা হবে যার উপরে পায়খানা পেশাব গিয়ে পড়ে, সেই পেনটা কি সোনার হবে না রূপোর হবে না অন্য কিছুর হবে? বাসামিয়া তাহলে কি বলবেন যে আমি জানি না, তাই তো? কিন্তু আন্দাজে বললে তো হবে না যে লোহার হবে, তাই না? জানি না, জানি না। হ্যাঁ স্যার, কি বলেন? জান্নাতে খাবেন চেয়ারে গদিতে বসে থাকবেন হেলান দিয়ে, খাবার মন হবে, গাছের ডালে পাখি আছে, খাবার মন হবে, আর অমনি সঙ্গে সঙ্গে পাখির ঘোড়া মাংস সামনে হাজির হয়ে যাবে, গাছের ডালে ফল ঝুলে আছে, খাবার মন হবে, গাছের ডাল নুয়ে আপনার সামনে চলে আসবে, আপনি কেবল মুখে হাতে করে নিয়ে মুখে ভরে নেবেন, এত খাওয়া, এত খাওয়া, কেরমান সব আপনার পাশে পাশে ঘুরে বেড়াবে, হুলিরা আপনার খাওয়ার জন্য খেলমুখের জন্য সমস্ত সবসময় প্রস্তুত থাকবে, এত খাওয়া, এত খাওয়া, তো খাবার গুলো যাবে কোন দিকে? যেখানে বাথরুমের দরকার নেই সেখানকার পেন সোনা চাঁদি না লোহা না রূপো দরকার কি বল? কি বাথরুমে নেই, তাই না? এইভাবে মানুষকে কি করা হয়? রোজার দিনে জান্নাত খুলে দেওয়া হয়, এটা কি রোজাদারদের সম্মানার্থে? জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদের পায়ে বেড়ি লাগানো হয়। এখন আপনি প্রশ্ন করবেন, শয়তানদের পায়ে যদি বেড়ি লাগানো হয় তো রোজার মাসে পাপ হয় না? তাহলে পাপটা ঘটায় কে? শয়তান তো পাপ ঘটায়। এখন যদি শয়তানের পায়ে বেড়ি লাগালে পরে মানুষ তো পাপ না, মানুষ তো শয়তান আছে, মানুষ তো নিজেও পাপ করে, মানুষ নিজের খেয়াল খুশি বসে চলে, মানুষ নিজেও নিজের থেকে পাপ করে যদিও শয়তানের সহযোগিতা না হয়। তাছাড়া শয়তান যে 11 মাস গাড়ি চালায়, সেই যে রেস থাকে, সেই চাকা রোজার মাসেও বন্ধ হয় না। রোজার মাসেও শয়তানকে বেঁধে দিলেন, কিন্তু তার রেসটা থেকে যায়। এইভাবে রোজার মাসে পাপ হয়। যাই হোক, শেষকালে আর একটা কথা বলে দিই যে এই রোজা একটা এমন জিনিস যে যৌন ক্ষমতা দমন করে। যুবক মানুষ যারা, যাদের বিয়ে শাদি হয়নি কিংবা স্ত্রী নেই, তারা যদি রোজা রেখে যায়, রোজা ব্যবহার করে, তারা তাদের যৌন ক্ষমতা প্রদমিত হবে এবং পাপ কাজে পা পারবে না, যেহেতু সে আল্লাহর হস্তে রোজা রেখেছে। এই হলো মোটামুটি উপকারিতা, বাকি অন্য কথা অন্য দিনে। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে